السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين. بغنى بغنى جابت يقشن شاء الله جنو যে মহান আল্লাহ ইশারা আঙ্গিতে ঋতুর পরিবর্তন করছে, শীত ও গ্রীষ্ম, গ্রীষ্মের পরে শীত, শীতের পর গ্রীষ্ম, তারই ইঙ্গিতে, তারই হুকুমে আবর্তন হচ্ছে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ববরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মহানবী আমাদের জন্য শান্তির পথ বাতলে গেছেন, সমাজবদ্ধ মানুষ, সমাজের সৌহার্দ্য এবং সম্প্রীতি কিভাবে বজায় রাখবে তা বাতলে গেছেন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যে ধর্মে শান্তি বিরাজ করবে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দেশে দেশে, সারা পৃথিবীতে, সর্বত্রে সর্বত্র। মহান আল্লাহ বলছেন, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্বের রহমত স্বরূপ, করুণা স্বরূপ, সেই শান্তির দূত, সেই করুণার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শান্তির বাণী দিয়ে গেছেন, শান্তির ব্যবস্থা করে গেছেন। গত মাসে আপনাদের কাছে এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, সেই আলোচনার অবশিষ্টাংশ আজকে আপনাদের সামনে পেশ করব। আশা করি আমি এবং আপনারা সকলেই তার দ্বারা উপকৃত হব এবং সমাজের সেই নির্দেশ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিবেশীর প্রতি যে দুর্ব্যবহার করা হয় সেই কথা বলছিলাম, যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর প্রতি কি কি দুর্ব্যবহার করে থাকে সেই সম্পর্কে বলতে বলতে বলেছিলাম যে প্রতিবেশীর প্রতি মজার ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা বা উপহাস করা, তাকে ঘৃণা করা, ছোট জানা, তুচ্ছ করা, অবজ্ঞা করা, অবহেলা করা। চার নম্বর যে দুর্ব্যবহার প্রতিবেশীর প্রতি করে থাকে প্রতিবেশী, তা হল প্রতিবেশী কোন রহস্য বা ভেদ প্রকাশ করে দেওয়া। এমনিতে নিয়ম হল যদি প্রতিবেশীতে কোন এমন একটা জিনিস হয়ে থাকে, আপনার চোখে আসে কিংবা কানে আসে, সেটাকে আপনি গোপন করবেন। মান সাতারা আলা মুসলিমিন সাতারাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি এই পৃথিবীতে দুনিয়ার বুকে কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, কিয়ামতে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করেন। তবে হ্যাঁ, দোষ ত্রুটি বলতে এমন যে দোষ অপরের কাছে পৌঁছে যাবে, মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, সে কথা না। আপনার যদি ইসলাহের উদ্দেশ্য থাকে, সংশোধনের উদ্দেশ্য থাকে, একজন নামাজ পড়ে না, নসিহত করলেন শুনছে না, তখন আপনি মোতাবা অফিসে গিয়ে বলতে পারেন না। এক জায়গাতে তাস খেলা হয়, তাস কর্তৃপক্ষকে জানিয়ে সেই খেলা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে না হবে না, নাকি গোপন করে রেখে দেবেন? না, সেই ক্ষেত্রে যদি গোপন করেন তাহলে আপনি অত্যাচারী। আপনি জানেন যে বাঘ ঢুকেছে, নেকড়ে বাঘ ঢুকেছে ছাগলের পালে, সেই ক্ষেত্রে যে নেকড়ে বাঘটাকে তার প্রতি দয়া করেন, যে আপনি তাকে গোপনে রাখেন, তাহলে কি ঠিক হবে? তাহলে ছাগলের উপর অত্যাচার হবে। এই জন্যে যেখানে দেখবেন যে কোনো ক্ষতি হবে না, এই গোপন করলে কোনো ক্ষতি হবে না, কোন প্রকাশ করলে ক্ষতি হবে। যেমন আপনি জানেন প্রতিবেশীর বাড়িতে কোন এক ছেলে চরিত্র ভালো নয়, তখন আপনি আরেক কান করলেন আরেক কান করলেন, এভাবে প্রচার করতে থাকলেন, এটা কি ঠিক? গোপন করা উচিত। কিন্তু যখন শুনলেন যে অমুক গ্রাম থেকে বা অমুক শহর থেকে এই বাড়িতে একটা মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, অথচ আপনি জানেন যে মেয়েটা হচ্ছে দু নম্বর বেশ্যা, খারাপ অসৎ চরিত্রের, আপনাকে জিজ্ঞেস করা হবে ভাই এবারে সাথে আমাদের সম্পর্ক বা সম্বন্ধ করতে এসেছি, তো আপনার কি দায়? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, কিংবা জিজ্ঞাসা না করা হলেও যদি আপনি জানেন যে এই লোক ভালো লোক, আর এই ভালো লোকের পাল্লায় যদি এই মেয়ে পড়ে তাহলে দুনিয়াতে জাহান্নাম দেখতে পাবে, সুতরাং আপনি তাকে নসিহত করে বলতে পারেন ভাই আপনি অন্যত্র বা অন্য জায়গাতে আপনার মেয়ে দেখুন বা আপনার বউ দেখুন বা সম্বন্ধ বা সম্বন্ধ দেখুন। এই ক্ষেত্রে কিন্তু গোপন রাখা ঠিক নয়, কারণ দিন আর নসিহা, দিন হল হিতাকাঙ্ক্ষার নাম। আপনি আমার জন্য হিতাকাঙ্ক্ষী হবেন, আমি আপনার জন্য হিতাকাঙ্ক্ষী হব। যখন দেখব যে একজন অন্ধ সামনে হাঁটছে আর সামনেই কুয়া আছে, আর আমি যদি না বলি সে কুয়োতে পড়বে, তো আমার জন্য বলা ওয়াজিব না ওয়াজিব? না ওয়াজিব, এমন ওয়াজিব যদি আপনি না বলেন আর সেই অন্ধ কুয়োতে গিয়ে পড়ে তাহলে সে যদি মারা যায় তো আপনি হবেন খুনি। অতএব এমন ওয়াজিব, যখন দেখবেন একজন মুসলমান একজনের সঙ্গে বন্ধুত্ব করছে কিংবা সম্পর্ক করছে কিংবা সেখানে গিয়ে এমন কাজ করছে যেখানে তার চরিত্র খারাপ হবে, তার দিন খারাপ হবে, তখন আপনার জন্য ওয়াজিব যে আপনি তাকে বোঝাবেন, বলবেন ভাই ওর সঙ্গে উঠা বসা করেন না কিংবা ওখানে সম্পর্ক করেন না কিংবা ওখানে যাবেন না, কারণ ও হচ্ছে এইরকম, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু যেগুলো প্রকাশ করলে পরে, যেমন অপবাদ, অপবাদ যদি আপনি শোনেন প্রতিবেশীর ব্যাপারে, সেই অপবাদ যদি প্রকাশ করেন প্রচার করেন তাতে ক্ষতি হবে কার? ওই প্রতিবেশী। সুতরাং সেই ক্ষেত্রে আপনার গোপন রাখা জরুরি, কোথাও গোপন রাখতে হবে আর কোথাও প্রকাশ করতে হবে, সেটা নিজের জ্ঞান এবং দিন গুণে, জ্ঞান এবং দিনের মাপকাঠিতে আপনাকে ওজন করে প্রকাশ অথবা গোপন করতে হবে, নচেৎ দুই দিকই আছে আপনার ক্ষতি। প্রতিবেশীর ছিদ্র অন্বেষণ করা, দোষ ধরা, কিছু হলো প্রতিবেশীর দোষ ধরা, অথচ নিয়ম হলো কি বন্ধু বন্ধুর প্রতি কি করবে, যত ভুল হোক ভুল ভালোবাসাতে, প্রেম বন্ধনে সম্প্রীতির বন্ধনে আপনি তার ভুলকে সংশোধন করার চেষ্টা করবেন। অবশ্য সে যদি অত্যন্ত অহংকার প্রদর্শন করে সে কথা আলাদা, কিন্তু নিয়ম হলো যে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে নসিহাত করবে, উপদেশ দেবে এবং এক অপরের নসিহাত গ্রহণ করবে, কিন্তু সে যদি অত্যন্ত প্রকাশ করে অহংকার প্রকাশ করে তাহলে সে কথা আলাদা। আপনি তার দোষ ধরে বেড়াবেন না, সেই দোষ আপনি প্রচার করবেন না, বা তার দোষ দেখে আপনি খুশি হবেন না, বরং চেষ্টা করবেন যাতে সে দোষ তা দূর হয়ে যায়, সে দোষ মুক্ত হতে পারে। নচেত সমস্যা হবে কি যে আপনি তার সেই দোষ ধরে প্রচার করলে তার তো ক্ষতি হবে আর সঙ্গে সঙ্গে আপনার ক্ষতি হবে, যেহেতু আপনি হয়ে যাবেন একজন চুগলখোর আর না হয় গীবতকারী, তাতে ক্ষতি হবে। আপনি জানেন কোন মানুষের অনেক সময় দোষ বর্ণনা করলে তার রাগ হয়, সে দোষ করেছে তাতে তার পরম ক্ষতি হয় না, যখনই সে কথাটা বলতে যাবেন তখন তার রাগ হবে, অত্যাচার করেছে তা দোষ না, অত্যাচারী বললে তখন সে দোষ, যে বলবে তার দোষ, সে ব্যভিচার করে বেড়াচ্ছে তার দোষ না, ব্যভিচারী বললে তখন আমার দোষ। সে চুরি করেছে চোর, চোর বললে দোষ হবে, কিন্তু সে চুরি করেছে তার দোষ হবে না, এমন মানুষ আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে হিকমতের সঙ্গে কাজ নিতে হবে। চারপাশের লোক যখন মাথা খারাপ করে এবং তার জন্য আপনার দোষ দেয়, তখন আপনার মাথা ঠিক রাখা উচিত। যখন আপনাকে দোষ দেবে চারিদিক থেকে, চারপাশের লোক আপনাকে দোষ দিচ্ছে, আপনার দোষ আছে কিনা আপনি জানছেন, সেই ক্ষেত্রে আপনার মাথা ঠিক রাখা উচিত। মাথা ঠিক না রাখলে আপনার মাথা ভাঙা যাবে। হিকমতের সঙ্গে প্রতিবেশীতে, পাড়াতে, পরিবেশে চলতে হবে। অনেকে আছে দোষ দেখে রোষ করে, দোষ দেখলো প্রতিবেশী বা সাথের মানুষ যে বলাগুলো ভাই এই হয়ে গেছে, ও তখন বলতে চাচ্ছে আমি জানছি যে ও বলবে, তখন ও কি হয় জানেন, তোমার রসগোল্লা হিন্দুর পড়লো তো আমার কি হে, আমি তাকে গোপনে বলছি, চুপি চুপি বলছি যে ভাই আমার রসগোল্লাতে হিন্দুর পড়ে গেছিল, তুমি দেখেছো তো, তুমি কাউকে বলো না, আর আমার রসগোল্লা সবার পথ হয়ে যাবে। তখন সে আমার চুপি চুপি কথাটা কি করে বলছে, জোর করে বলছে, সবাইকে শুনিয়ে বলছে, তোমার রসগোল্লা হিন্দুর পড়লো তো আমার কি হে, তাহলে তো গোপন করা হলো। ও বলতে চাচ্ছে তোমার কাছে আমার না, আমি আমার কি ব্যাপার আছে, আমি না বলবো কেন, তোমার যা হয়েছে হয়েছে, কিন্তু সে কথার মাধ্যমে প্রকাশে সবার সামনে হাটে হাড়ি ভেঙে দিল, হাটের মাঝে হাড়ি ভেঙে দিল। এরকম মানুষ আছে, যে ব্যক্তি নিজের গুণ ও পরের দোষ ছাড়া অন্য কিছু দেখে না, সে ব্যক্তি অপেক্ষা কানা উত্তম, অন্ধই উত্তম। যেখানে নিজের গুণ দেখতে পায় আর অপরের দোষ দেখতে পায়, তার থেকে কানা ভালো, তার থেকে কানা ভালো। মানুষ অনেক সময় অপরের দোষ দেখে রোষ করে না, কিন্তু তার গুণ দেখে রোষে ফেটে পড়ে। অনেক সময় এমন মানুষ আছে যে অপরের দোষ দেখে রোষ হয় না, কিন্তু গুণ দেখলে রোষে ফেটে পড়ে, হিংসা হয়, তখন হিংসা হয়। হিংসার কথা আগে বলেছি যে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হিংসা, তার সুন্দরে হিংসা, তার ভালাইতে হিংসা, তার মঙ্গলে হিংসা, তার কল্যাণে হিংসা, তার উন্নতিতে হিংসা, হিংসায় চোখ জলে, একথা আগে বলা হয়েছে। দোষ নিজের দোষ দেখতে পায় না, অপরের দোষ দেখে। তুমি আপনার দোষ প্রভু দেখিতে না পাও হে, দেখি পাইলে পরের দোষ, শতমুখে গাও হে, সদা জীবের জীবন হরি, সুখে মাংস খাও হে, তবু জীব হত্যাকারী বলে ব্রাহ্মে দোষ দাও হে। তুমি মাংস খাচ্ছ তাতে দোষ নেই, কিন্তু বাঘ মাংস খেলে দোষ। মাছ সব পাখিতেই মাছ খায়, আর মাছ রাঙার নাম হয়। এখানে কবি বলছে তুমি আপনার দোষ কবিতে কবু দেখিতে না পাও হে, দেখি পাইলে পরের দোষ, শতমুখে গাও হে। নিজের পানে চায়না শালী আর পরকে বলে ডাবরা গানি, চাননি বলে সুস্তর পুঁদে কেন ছেঁড়া, যা নিজের এত শত দোষ আছে সে পরকে দোষ দিয়ে কথা বলে, আনারস বলে কাঁটা ভায়া তুমি বড় খসখসে। আনারস বেশি খসখসে না কাঁটা বেশি খসখসে? আনারস বলে কাঁটা ভায়া কাঁটাকে দোষ দিচ্ছে, দেখো তোমার তুমি ভাড়া খসখসে। আর চালনি বেশি ছিদ্র আছে না সুচে বেশি ছিদ্র? চালনির কত ছিদ্র আছে সে ছিদ্র দেখতে পায় না, সুচের একটা মাত্র আছে, সেটাকে দোষ দেখিয়ে বলছে তোমার তোমার কিছু পাশাতে কেন ছাড়া। গুয়ে বলে গোবর দাদা তোমার ভারী গন্ধ, গুয়ের বেশি গন্ধ গোবর বেশি গন্ধ, মানুষের গু পায়খানা তার বেশি গন্ধ হবে, কিন্তু গোবর গু তখন বলছে গোবরকে দাদা তোমার ভারী গন্ধ। এই হলো কিছু মানুষের অভ্যেস, যারা নিজের দোষ দেখে না পরের দোষ দেখে। তার কিছু মানুষ সই আছে বললাম, লোক মাঝে দোষ প্রকাশ করে, দুষ্টগণে ঘাট পেলে হাট মাঝে বলে, অনাসে মানির মান ফেলে দেয় জলে, দোষ দেখে রোষ করা ইহা এক দোষ, কেননা জানিয়া কেহ নাহি করে দোষ। মহাজ্ঞানী হইলেও দোষ শূন্য নয়, প্রমাণ তাহার দেখো মৌরের পায়। যতই মহাজ্ঞানী হোক দোষ ছাড়া কি মানুষ আছে? দোষ তো হতেই পারে, কিন্তু আপনি সেই জ্ঞানীর দোষকে নিয়ে প্রচার করবেন এটা জ্ঞানীর পরিচয় নয়। যতই সুন্দর হোক, যতই সুন্দরী হোক, তার ত্রুটি থাকবেই, কিছু না কিছু দোষ থাকবেই। বড় সুন্দরী দেখবেন দাঁতের উপরে দাঁত আছে, বড় সুন্দরী দেখবেন চেহারার উপরে আঁচিল আছে, এইভাবে একটা উচিত নয়। যেমন প্রমাণ হচ্ছে মৌর, মৌর কত সুন্দর পাখি, কিন্তু মৌরের পা দুটো সুন্দর নয়। মহাজ্ঞানী হইল দোষ শূন্য নয়, প্রমাণ তাহার দেখো মৌরের পায়। শক্তি যার নাই নিজে বড় হয়েই পারে, এবারে এক কথা মানুষের কথা শুনুন, শক্তি যার নাই নিজে বড় হয়েই পারে, বড়কে করিতে ছোট, তাই সে কি পারে? যত চেষ্টা করুক আমি বড়কে ছোট করব, ছোট কোনদিন বড়কে ছোট করতে পারে না। হাওয়াই কহিল মোর কি সাহস ভাই, হাওয়াই কহিল মোর কি সাহস ভাই, তারকার মুখে আমি দিয়ে আসি ছাই। ছোট আর বড় উদাহরণ দেখুন, তারকা তারা আকাশে থাকে, আর রাত্রে বেলায় আমরা অনেক সময় রকেট বম ছুড়ি, তাই না? খেলা দেখেছেন তো, রকেট বম ছুড়ি ভালো করে গিয়ে ফট করে ফাটে। সে গর্ব করে বলছে আমার কি সাহস দেখো, আমি উপরে আকাশ দিকে যাই আর তারা তারার মুখে ছাই ছিটিয়ে আসি। কে বলছে? এই যে হাওই, এটা বম আমরা মারি। কবি কহে তার গায়ে লাগে না তো কিছু, কবি কহে তার গায়ে, তার মানে তারার গায়ে লাগে না তো কিছু, সে ছাই ফিরিয়া আসে তোমার পিছু পিছু।